happy Kolkata city. From here to eternity. Hey, happy happy Kolkata city. From here to eternity. এদিকে এসপার ওদিকে ওসপার কাল যদি লিভিং না থাকি এদিকে এসপার ওদিকে ওসপার কাল যদি লিভিং না থাকি ফিল্ম মাদারির জব্বর খেলে তুড়ি মারলেই হবে ফাঁকি হ্যাপি হ্যাপি কলকাতা সিটি ফ্রম হিয়ার টু ইটারনিটি Oh, happy, happy Kolkata city, from here to eternity. Bhepu bajao hai, city bajao hai, damdar Kolkata city. बजाओ है सीटी बजाओ है दमदार कोलकाता सीटी बंसी चलाओए बंसी बजाओए राधिका है वेरी नॉटी हे हैप्पी हैप्पी कोलकाता सीटी फ्रॉम हियर टू इटर्निटी हैप्पी हैप्पी कोलकाता सीटी फ्रॉम हियर टू इटर्निटी ভিক্টোরিয়ায় ভাঙো আড়মোড়া আহিরি টলায় মাঝো দাঁত এই রক গীত বাক স্ট্রিট সসেজ সালামি হিমশিম বাড়ে বারুক রাত ভিক্টোরিয়ায় ভাঙো আড়মোড়া আহিরি টলায় মাঝো দাঁত এ রক গীত বাক স্ট্রিট সসেজ সালামি হিমশিম বাড়ে বারুক রাত এই তাস নহেলা ওই তাস নহেলা টেকাটা খুঁজে হয়রান ইয়ে তো হে কলকাতা সিটি মেক মেরি মেক ভেরি ফান হেই হ্যাপি হ্যাপি কলকাতা সিটি ফ্রম হিয়ার টু ইটারনিটি হেই হ্যাপি হ্যাপি কলকাতা সিটি ফ্রম হিয়ার টু ইটারনিটি बजा रे सबको नचा रे दमदार कोलकाता सिटी तू भी बजा रे सबको नचा रे दमदार कोलकाता सिटी बंसी चलावे बंसी बजावे राधिका है वेरी नॉटी हैप्पी हैप्पी कोलकाता सिटी फ्रॉम हियर टू इटर्निटी हो हैप्पी हैप्पी कोलकाता सिटी From here to eternity. উড়ু উড়ু টাকা ফিরে এসো চাকা গ্র্যান্ডে অথবা তাজে পেন্সিল হিল মৃদু মকটেল কে কে গেছো বনো মাঝে ফিরে এসো প্রেম হালকা হল্লার ঝাঁকি মারো এটিএম দিন করে যাও বিরিয়ানি খাও চার নক বলেছেন হ্যাঁ হ্যাঁ চার নক বলেছেন ভেবু বাজাও হে সিটি বাজাও হে দমদার কলকাতা সিটি ভেবু বাজাও হে সিটি বাজাও হে দমদার কলকাতা बंसी चलावे बंसी बजावे राधिका है वेरी नॉटी हे हैप्पी हैप्पी कोलकाता सिटी फ्रॉम हियर टू इटर्निटी हैप्पी हैप्पी कोलकाता सिटी फ्रॉम हियर टू इटर्निटी